আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে আমাদের বিষয়, ওই যে ধারাবাহিক বিষয় চলছিল, সেটা হচ্ছে যে কোন কোন কাজ আছে যে কাজ করলে পরে মানুষের আমল ধ্বংস হয়ে যায়। আমরা পূর্ববর্তী আলোচনায় কিছু কাজের কথা বলেছিলাম। আজকে চার নম্বর কাজ, যে কাজ করলে আপনার আমল ধ্বংস হয়ে যাবে, সেটা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আওয়াজ উঁচু করা। আওয়াজ উঁচু করা কাকে বলে জানেন? জোরে কথা বলা। আপনি আপনার আব্বার সঙ্গে কথা বলবেন কেমন করে, আপনার মায়ের সাথে কথা বলবেন কিভাবে, আপনি আপনার ওস্তাদের সঙ্গে কিভাবে কথা বলবেন, স্ত্রী তার স্বামীর সঙ্গে কিভাবে কথা বলবে, সেই কথা বলার যে একটা স্বাভাবিকতা আছে তা পার করে উঁচু স্বরে কথা বলা, উঁচু গলায় কথা, যে বলে না গলা নামাও, বলে না গলা নামাও, মানে কি আওয়াজটা কম করো, আওয়াজটা নিচু করো। সাধারণ মানুষ একে অপরের প্রতি হয়তো বা এরকম করতে পারে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যদি কেউ গলা উঁচু করে, উঁচু শব্দে কথা বলে, গলাবাজি করে, তাহলে তার সমস্ত আমল পণ্ড হয়ে যাবে। এটা কখনকার ব্যাপার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের ব্যাপার। জীবনের ব্যাপারে সম্মানী মানুষের সামনে উঁচু গলায় কথা বলতে হয় না, যেহেতু এতে তার সম্মানের ক্ষতি হয় এবং বক্তার বেয়াদবি হয়। কিন্তু সবার চাইতে বেশি সম্মানের অধিকারী কে? সবার চাইতে বেশি সম্মানী আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার উপরে উচ্চস্বরে কথা বললে অথবা তার কথোপকথনের সময় তার চাইতে বেশি উঁচু শব্দে কথা বললে অথবা মুখের ওপর মুখ দিলে, মুখের ওপর মুখ দেওয়া বলে, মুখ চালানো বলে, চাবুলি করা, চোপায় ধরো বলে না, চোপা, চোপায় ধরো, কাজে ধরো নাই, চোপায় ধরো, চাবুলি করে, থুতুনি করে, বিভিন্ন রকম এক এক এলাকায় এক এক রকম বলা হয়, তার চাইতে বেশি উঁচু শব্দে কথা বললে অথবা মুখের ওপর মুখ দিলে জীবনের সমস্ত আমলই পণ্ড হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। মহান আল্লাহ কোরআন সূরা হুজরাত দু নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাজহরি বাযিকুম লিবাযদ আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা নবীর কণ্ঠস্বরের উপর নিজেদের কণ্ঠস্বর উঁচু করো না, এবং নিজেদের মধ্যে যেভাবে উচ্চস্বরে কথা বলো তার সাথে সেইভাবে উচ্চস্বরে কথা বলো না, কারণ এতে অজ্ঞাত সারে তোমাদের কর্ম নিষ্ফল হয়ে যাবে। আল্লাহ আকবার! কত সম্মান ছিল আমার নবীর, আমার আমাদের নবীর, যে তার সামনে উঁচু স্বরে কথা বলা যাবে না। আপনারা জানেন, যারা মাদ্রাসায় পড়াশোনা করেছেন, অবশ্যই স্কুল কলেজে জানি না, সেরকম ছাত্র থাকতেও পারে, কিন্তু যারা মাদ্রাসায় কওমি মাদ্রাসায় পড়াশোনা করেছেন, তারা ওস্তাদদের এত সম্মান করেন, অবশ্য কিছু অতিরঞ্জন আছে, বাড়াবাড়ি আছে। কোন কোন সালাফ বলছেন যে আমি আমার ওস্তাদের সামনে বইয়ের পাতা উল্টাতাম, এই যে সরসরানি শব্দ আছে না, এই শব্দটাও করতাম না, শুধু ওস্তাদের কিসের জন্য একটা রোপ থাকত, তার সম্মান আছে। এবার তার সামনে যদি আমরা পাশে আমার সহপাঠীর সাথে কথা বলি উঁচু স্বরে, এটা বেয়াদবি না? এটা হচ্ছে বেয়াদবি। যেমন আমাদের দর্শকে দেখবেন, আমরা এখানে কথা বলছি, এ লোকে কথা বলছে, অবশ্য আমার সম্মান সেরকম নেই, আপনারা বলতেই পারেন, কিন্তু যে ওস্তাদ হবে হাকিকি, মানে প্রকৃত ওস্তাদ, সেই ওস্তাদের সামনে সাধারণত পাবলিক দেখবেন কথা বলে না, যদি বলে চুপ কর কথা বলছেন, হুজুর কথা বলছেন, এ হচ্ছে সম্মান। নবী যখন কথা বলেন তখন তোমরা উঁচু আওয়াজ করো না, নবীর ওপরে, নবীর সাথে তর্ক করো না, নবীর কথার ওপরে উঁচু শব্দে কথা বলো না, তাহলে কি হবে, তোমাদের কর্ম নিষ্ফল হয়ে যাবে। উক্ত আয়াতে সেই আদব, শ্রদ্ধা, ভক্তি ও মর্যাদা ও সম্মানের কথা বর্ণনা করা হয়েছে, যা প্রত্যেক মুসলিমকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিবেদন করতে হয়। প্রথম আদব হল, তার উপস্থিতিতে যখন তোমরা আপোষে কথোপকথন করো তখন তোমাদের কণ্ঠস্বর যেন তার কণ্ঠস্বরের উপরে উঁচু না হয়। এই কাজল, মসজিদটায় ওখানে দরজাটা বন্ধ করেছিলে? হ্যাঁ করেছি। কেমন হলো? উঁচু হয়ে গেল তাই না? হ্যাঁ হুজুর করেছি। এটা কেমন হলো? এগুলো আর উদাহরণ দিয়ে বোঝানোর দরকার নেই, বুঝতেই পারছেন উঁচু স্বর কাকে বলে আর দ্বিতীয় আদব হল যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথোপকথন হয় তখন অতি বিনয় ভদ্রতা ধীরতার সাথে কথা বলো, ওইভাবে উচ্চস্বরে তার সাথে কথা বলো না যেভাবে তোমরা আপোষে নিঃসংকোচে নিঃসংকোচে পরস্পরের সাথে বলে থাকো। কিছু কথাবার্তা আছে সংকোচের সাথে কথা বলা হয়, আর কিছু আছে বেতাকাল্লুক বলে হিন্দিতে বা উর্দুতে বেতাকাল্লুকই বলে, মানে আপনার সঙ্গে কথা বলে দিলাম আর কি, কিন্তু বেতাকাল্লুভি তার সঙ্গে চলো একান্ত বন্ধু, যে সমপ্রাণের বন্ধু চলো কোনো কথা নিঃসংকোচে কথা বলা যায়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সম্মান আছে, একটা মর্যাদা আছে, তার সাথে কথা বলতে তোমাদের যেন কি হয় একটা বিনয়ী ভাব ভদ্র ভাব সংকোচ ভাব থাকে। কেউ কেউ বলেছেন অর্থ হলো হে মোহাম্মদ হে আহমদ, মানে আপনার দেখবেন অনেকে ডাকে, অনেকে আবার বলছে যে স্বামীর নাম ধরে ডাকা হবে, যে স্বামীর নাম ধরে ডাকা বেয়াদব বলে সে বেয়াদব নিজেই। তো যাই হোক, স্বামীর নাম ধরে ডাকা ডাকতে পারে, কিন্তু তার মধ্যে একটা কি আছে, কেউ যদি তার ছেলে যদি তার বাপের নাম ধরে ডাকে সমাজ গুণা হবে, কিন্তু কি আছে কেমন একটা বড় ভাইয়ের নাম ধরে ডাকা, বড় ভাইয়ের নাম ধরে ডাকা তো এটা কি আছে ডাক সমস্যা আছে গুণা হবে, কিন্তু এটা সম্মানের কি আছে সমস্যা আছে। আপনি নবীর নাম ধরে ডাকবেন ইয়া মোহাম্মদ ইয়া আহমদ, অথচ রাসূলুল্লাহ আল্লাহ মহান আল্লাহ তাআলা কোরআন মাজিদে কোন জায়গাতে বলেছেন ইয়া মোহাম্মদ ইয়া আহমদ, কি বলেছেন ইয়া আইয়ুহান নবী ইয়া আইয়ুহার রাসূল, আল্লাহু আকবার, ইয়া আইয়ুহান নবী ইয়া আইয়ুহার রাসূল, কিভাবে তিনি সম্বোধন করছেন আল্লাহ মহান স্রষ্টা যিনি নবী পাঠিয়েছেন নবীকে তিনি কিভাবে সম্বোধন করছেন, আর আপনি বলো ইয়া মোহাম্মদ, অনেক বাদু ছিল না, অনেক বাদু এসে এক বাদু এসে উঠে লাগাম ধরে ইয়া মোহাম্মদ মোহাম্মদ বাদু, আল্লাহ রাসূল সাহাবরা এই তুই কে তুই কে কে কে দাও থামো থামো, আল্লাহ রাসূল জানেন পজিশন সামনে নিতেন, তিনি পরিস্থিতি সামনে নিতেন, দাও ওকে কিছু কিছু বলতে দাও। তো বাদুরা এরকম সবাই এরকম হয় না, আমাদের দেশে গেও আমাদের যারা গেও মানুষ যারা তারা তো শহরের মানুষের মতো হতে পারে না, শহুরে শিক্ষিত মানুষ যারা তারা ভদ্র হয়, কিন্তু যারা গেও মানুষ যারা স্কুল কলেজে যায় না যারা আবার ওই চাষারে চাষ করে খায়, অবশ্য সব চাষারে সমান না, সব মানুষ তাদের মধ্যেও আছে যারা আদব শিক্ষা করে, তো তারা কেমন ব্যবহার করে গেও মানুষ একবারে বাদু মরুঞ্চলে যারা বসবাস করে তাদেরকে কি বলা হয় বেদুইন, এই বেদুইন মানুষরা কখনো কখনো ইয়া মোহাম্মদ বলে না, খবরদার না, বরং আল্লাহ তাআলা যেভাবে সম্বোধন করে ডেকেছে হে আল্লাহর রাসূল ইয়া রাসূল আল্লাহ, যেমন সাহাবারা বলতেন ইয়া রাসূল আল্লাহ, যেমন কালা রাজুলুন ইয়া রাসূল আল্লাহ ইয়া নবী আল্লাহ, ঠিক এইভাবে আদবের সাথে তুমি ডাকো। আর যেমন ওই যে বললাম স্ত্রী স্বামীকে ডাকবে কিভাবে, যদি স্বামীর নাম মোহাম্মদ হয় বলে মোহাম্মদ কি বলে 100 গ্রাম চা এনে দাও, মোহাম্মদ 100 গ্রাম চা এনে দাও, বলা হবে না, হবে তো তোর ক্লাসমেট যদি বুঝতেই পারছেন আগে থেকেই মোহাম্মদ বলা অভ্যেস ছিল তারপরে বিয়ে হয়েছে তো হবেই, কিন্তু না আগে থেকে বিয়ে হওয়া হলেও তারপরে দেখবেন পাল্টে গেছে, তুতুকারি হয় তাই না, প্রথমে তো তুতুকারি হয় তারপরে বিয়ের পরে তুমি বলে না বলে না, তাহলে নামটা কেন তুমি বলবে, মানে নাম বলে কি না গোনা হবে না, ঠিক আছে, কিন্তু এটা আদব, একটা আদব আছে, যদি বেটা থাকে তো বেটার নাম ধরে বলো এ অমুকের বাপ তাই না, ও অমুকের বাপ, যেমন আমাদের দেশে আছে, অবশ্য কেউ কেউ তো স্বামীর নাম মুখেই নিতে চায় না, ওই যে একটা কথা বলি না যে সালাম ফেরার সময় বলতো আসসালামু আলাইকুম ও খোকনের বাপ, কেন ও খোকনের বাপ কেন বলছো, বলছে ওই যে ওইটা শেষকালে ওইটা কি বলতে হয় ওইটা আমাদের খোকনের বাপের নাম নয় এই জন্য বলছি না, কি নাম ছিল আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ, নামটা মুখে নেবে না, বলছে রোজা রেখেছে, বলছে হ্যাঁ রোজা, কিসের রোজা, বলছে বাবু ওই যে ওই মাসের রোজা কাটা ছিল, কোন মাসের, কোন মতেই বলবে না, কেননা তার স্বামীর নাম হচ্ছে রমজান, এমন বইয়ে আছে, আল্লাহ আকবার, সে আবার এমন ভাবে এত অতিরঞ্জন যে সেটাকে এত মানা মানে যে মুখে নামটাও নেবে না, আর এ এত বড় বেয়াদব বলবো না, কারণ একজন হুজুর ফতোয়া দিয়েছেন যে বেয়াদব বলে যে সে নিজেই বেয়াদব, বুঝতে পারছেন, তো এতে নিশ্চয়ই একটা আদবের সমস্যা আছে, যে তুমি তোমার স্বামীর নাম ধরে যে সম্মানী যে তোমার থেকে বড় নাকি নাকি নারী পুরুষ সমান? নারী পুরুষ সমান নাকি পার্থক্য আছে? পার্থক্য আছে। আর রিজাল কাওয়ামুনা আলা নিস, আল্লাহর পক্ষ থেকে সম্মান দেওয়া হয়েছে। স্বামী হচ্ছে স্ত্রীর কাছে সিজদা যোগ্য, কিন্তু আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করা হারাম বলে এটা করা হয়নি। আল্লাহ, যদিও আপনি দেখবেন আপনার প্রতিবেশী যে ধর্মের লোকগুলো আছে তাদের মেয়েরা স্বামীকে কি করে? সিজদা করে। আল্লাহ অনুষ্ঠান। তো যাই হোক, এই ক্ষেত্রে নবীর প্রতি যে সম্মানটা সেটা হচ্ছে বেশি। হে আল্লাহ রসুল বলে সম্বোধন করো, যদি আদব ও শ্রদ্ধা সম্মানের এই দাবিগুলোর খেয়াল না করো তবে বেয়াদবি হওয়ার সম্ভাবনা আছে, আর যার ফলে তোমাদের সৎকর্ম সমস্ত কি হয়ে যাবে? নিষ্ফল হয়ে যাবে, অথচ তোমরা তার কোনো টেরই পাবে না। বর্তমানেও তার প্রতি যথার্থ শ্রদ্ধা ও আদব রাখা উচিত। তার উক্তির উপর কোনো কারো উক্তির সংঘর্ষ বাঁধিয়ে অন্যের কথাকে প্রাধান্য দেওয়া উচিত। বর্তমানে আমরা বলছি রাসূলুল্লাহ বলেছেন, আর যদি আপনি বলেন না না আমাদের হুজুর বলেছেন, তাহলে হল না? আপনি রাসূলুল্লাহর কথার উপরে কথা বললেন আর সহিহ হাদিস এসেছে, অথচ আপনি আপনার মজহাব, আপনি আপনার ফিকহ, আপনি আপনার এই বলে যদি আল্লাহ রসুলের উপরে কথা চাপা দেন, তাহলে এই কথা এই পর্যায়ে আসছে না? অসম্মান হচ্ছে। আপনি যদি মদিনার জিয়ারতে যান তো মদিনার জিয়ারতে দেখবেন যেখানে ওই যে জিয়ারত কর্তা উপরেই কি লেখা আছে, আয়াতটা লেখা আছে, আর তার মানে হচ্ছে রসুল্লাহ সাল্লামের কবর জিয়ারতের সময়ও কি করতে হবে? আওয়াজ নিচু করতে হবে, আওয়াজ উঁচু করা যাবে না। এখানে যেহেতু রসুল্লাহ সম্মান যেমন জীবিত অবস্থায় তেমনি মৃত অবস্থায়, তা বলে এমন কিছু করা যাবে না যেটা জীবিত দশায় করা যেত, আর ইন্তেকালের পরে অবশ্য অনেকে ইন্তেকাল মানতেও চায় না, বলে জিন্দা আছেন। জিন্দা তো আমরাও জানি যে হ্যাঁ জিন্দা আছেন, কিন্তু আমাদের মতো কি না? আমাদের মতো হলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেছনে শুয়ে দিয়ে সামনে নামাজ পড়তাম না, তাই না? এ তো সবাই জানে। সুতরাং তার সম্মান এখনো আছে। ওখানে জিয়ারতে গেলে আপনাকে কি করতে হবে? আওয়াজ নিচু করতে হবে। ব্যাস, এই হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে ব্যাপার, যেটা যা করলে পরে আমাদের আমল ধ্বংস হয়ে যাবে। পাঁচ নম্বর হচ্ছে আসরের নামাজ ছুটে যাওয়া। আসরের নামাজ ছুটে যাওয়া মানে সব নামাজ আপনি পড়েন কিন্তু আসরের নামাজটা কি হয়ে গেল? ছুটে গেল। নামাজের মধ্যে আসরের নামাজের একটা বিশেষ গুরুত্ব আছে, তাই নামাজের প্রতি বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে কোরআনে। মহান আল্লাহ বলছেন, হাফেজু আলা সালাওয়াতি ওয়াসসালাতিল উস্তা, সমস্ত নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজে। মধ্যবর্তী নামাজ কোনটা? অবশ্য এ নিয়ে মতভেদ আছে। তো অনেক তফসিরের মতে হচ্ছে সে নামাজ আসরের নামাজ, মধ্যবর্তী নামাজ হচ্ছে আসরের নামাজের প্রতি বিশেষভাবে যত্নবান হও। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আর আল্লাহর সম্মুখে বিনীতভাবে খাড়া হও। সূরা বাকারা 238 নম্বর আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতাল আসরি ফাকাদ হাবিতা আমালুহু। বুখারী 553, নাসাঈ শরীফ 474 নম্বর। কি? যে ব্যক্তির আসরের নামাজ ছুটে গেল তার আমল পণ্ড হয়ে গেল। আসরের নামাজ ছুটে যাওয়া মানে হচ্ছে আমল পণ্ড হয়ে যাওয়া। সুতরাং আমল পণ্ড হয়ে যাওয়া, সারা জীবনের আমল পণ্ড হয়ে যাওয়া নাকি ওই দিনের আমল পণ্ড হয়ে যাওয়া, এই নিয়ে বিশাল মতভেদ আছে। আর এই মতভেদ আপনারা জানেন, বেনামাজি কাফের না কাফের না? বেনামাজি কাফের না কাফের না? এ নিয়েও মতভেদ আছে, ওলামাদেরই মতভেদ আছে। যদি কাফের হয় তো নামাজ ছাড়লেই কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। আর কাফের হলে কি হয়ে যাবে? সমস্ত আমল পণ্ড হয়ে যাবে। মানে আগে শুনেছেন আপনারা যে কাফের হলেই সমস্ত আমল পণ্ড হয়ে যাবে। সেই হিসাবে যদি কেউ ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় তাহলে তার আমল দেয়। তো শুধু আসরের নামাজ না, যে কোনো নামাজ, কিন্তু এখানে বিশেষ করে আসরের নামাজের একটা গুরুত্ব। আর এ সম্পর্কে আর একটা হাদিস এসেছে, যে ব্যক্তির আসরের নামাজ ছুটে যায়, আল্লাযী তাফুতুহু সালাতুল আসরি কাআন্নামা উতিরা আহলুহু ওয়া মালুহু, যে ব্যক্তির আসরের নামাজ ছুটে গেল তার যেন পরিবার ধনমাল লুণ্ঠন হয়ে গেল। পরিবার ধনমাল লুণ্ঠন হয়ে গেল। আপনি যদি এখনই বাংলাদেশ থেকে খবর পান, বাপরে, মা বলছে বাপরে, বাপ অমক আজকে ডাকাত এসেছিল, বাড়িতে ডাকাতি ডাকাত পড়ে তোর বউ, তোর ছেলে মেয়ে, তোর যত ধন সম্পদ সোনা গয়না ছিল সব চুরি করে নিয়ে গেছে, ডাকাতি করে নিয়ে গেছে, আপনার হার্ট ফেল হবে না? হবে না। কিন্তু আসরের নামাজ যদি ঘুমিয়ে থেকে ছুটে যায়, অনেকে বলে ডিউটি করি হুজুর রাতেবেলা, ডিউটি তো আরামসে ঘুমায়, অ্যালারামও দেয় না, কি চলবে নাকি? তুমি রাতে ডিউটি করেছো কি হয়েছে, তা বলে কি তোমার জোহর আসরের নামাজ মাফ হয়ে যাবে নাকি মাগরিবের সময় পড়া হবে? না, নামাজ যথাসময়ে পড়তে হবে। ঘুমে উঠে ঘুমতে যেমন ফজরের নামাজ মাফ না, অনেকে বলে দেরি করে রাত হয়ে যায় হুজুর কি করবো ফজরের নামাজটা হয় না, চার রাত হয় কিন্তু ফজরের নামাজটা হয় না, ইচ্ছা করে যদি ইচ্ছা করে করো তাহলে জানেন বিশেষ করে ইবনে বাজ রাহিমাহুল্লাহর ফতোয়া আছে যে সেও কাফের। চার ওয়াক্তের নামাজ পড়ে কিন্তু এক ওয়াক্তের নামাজ শুধু ইচ্ছিক সময়ে পড়ে না, সেও কাফের। সুতরাং গুরুত্বপূর্ণ বিষয় আসরের নামাজ। আসরের নামাজ ছুটে গেলে কি আপনার মনে এরকম হয়, হাটফেল হওয়ার মতো হয়? আছে কিছু মানুষ আছে জামাত ছুটে গেলে আহা মন একদম আনচান করে, জামাতটা ছুটে গেল ফজরের নামাজ না পেলে সারাদিন আজকে জামাতে ফজরের নামাজ জামাতে পড়া হয়নি। আজকে ফজরের নামাজ বিশেষ করে জুমার দিনের ফজরের নামাজ গুরুত্ব জানেন? জুমার দিনের ফজরের নামাজের গুরুত্ব জানেন? অনেকে তো জুমার দিন কাল ছুটি আছে তো চল রাত যাক, নেটের ওপরে টিভির ওপরে তাসের ওপরে ক্রামের ওপরে গপাস্টিং এর ওপরে তারপরে খাওয়া দাওয়া এই গল্প গুজব দিয়ে এই ফজরের এক ঘন্টা দু ঘন্টা আগে কিংবা শুয়ে পড়লো বাস গেল ফজর গেল দিয়ে আসলে হুজুর আমরা তো জানি মসজিদে এসে জুমার দিনে তাহিয়াতুল মসজিদ দুরাকাত আর ফজরের কাজা দুরাকাত পড়ে নি, তাহা কি মজা, কি মজা! ফজরের কাজাটা কখন পড়ে? জুমার আগে, মাশাআল্লাহ। তো এইভাবে যদি হয় তো এই সমস্ত মানুষ যারা তাদের না, কিন্তু কিছু মানুষ আছে মাশাআল্লাহ তাদের মন ছটফট করে যে জামাতটা আমার ছুটে গেল, জামাতটা আমার ছুটে গেল। আসলে নামাজটা ছুটে গেলে মনটা ওই রকম হবে যেমন তোমার বউ চুরি হয়ে গেছে, তারপরে ছেলে মেয়ে চুরি হয়ে গেছে, ধন সম্পদ চুরি হয়ে গেছে, এরকম মোমেন আছে? যে মোমেনের মধ্যে এরকম ব্যথায় টনটন করবে মনটা, সেই হচ্ছে আসল মোমেন। সুতরাং আসরের নামাজ ছুটে গেলে বা ইচ্ছা করে ছেড়ে দিলে কি হয়ে যায়, আমল পণ্ড হয়ে যায়। এটা ছিল পাঁচ নম্বর। আর বুঝতেই পাচ্ছেন যদি আসরের নামাজের এই অবস্থা যে পাঁচ ওয়াক্তই নামাজ পড়ে না তার কি হবে, যে মূলেই পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে না তাই না, কিংবা যে শুকুর আলী, শুকুর আলী মানে শুক্রবারে পড়ে, কিংবা ঈদ আলী শুধু ঈদে পড়ে তাই না, আটকি খাটকি তিনশো ষাটকি শুধু জানাজার নামাজ পড়ে, এমনও লোক আছে, তাদের অবস্থা কি হবে? এদের অবস্থা কি হবে বুঝতেই পারছেন, যদি আসরের নামাজ ছুটে যাওয়ার ফলে যদি সমস্ত আমল পণ্ড হয়ে যায়। মোট কথা কাফের হওয়া না হওয়া সে ব্যাপারে একটা মতভেদ আছে বলেছিলাম আগেই। বেশ, নম্বর ৬, গোপনে আল্লাহ নিষেধাজ্ঞা লঙ্ঘন করা। গোপনে আল্লাহর নিষেধাজ্ঞা লঙ্ঘন করা, গোপনে মানে লোকচক্ষুর অন্তরালে। বহু মানুষ আছে যারা জনসমক্ষে ভালো সাজে, দেখবেন লেবাস পোশাক টুপি সব ঠিকঠাক, দাড়ি ফাঁকি সব ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু নির্জনে ঠিক নাই, ভেতরে ঠিক নাই, বাড়ির ভেতরে ঠিক নাই, বা রাতের অন্ধকারে ঠিক নাই। লোকচক্ষুর অন্তরালে গেলে তার আমর আলাদা, দিনের বেলায় মোল্লাগিরি, রাতের বেলায় কি বলে গরু চুরি, দিনের বেলায় মোল্লাগিরি, রাতের বেলায় কলাই চুরি, যাই হয় কোন কোন এলাকায় গরু চুরিও হতে পারে, দিনের বেলায় মোল্লাগিরি করে রাতের বেলায় কলাই চুরি করে, এরকম অভ্যেস যাদের আছে দেখবেন আপনি খুব ভালো ভালো কাজ করছে। তো তারপরেই যখন এসে লোকচক্ষুর অন্তরে যায়, আর এখন তো মাশা আল্লাহ আজকালকার যুগ তো এমন যে গোপনে যখনই আপনি একটু দেখতে যাবেন সঙ্গে সঙ্গে ঘুরিয়ে নেবে তাই না, কেন ঘুরিয়ে নাই, নিশ্চয়ই দাল মেকুচ কালা, হ্যাঁ ঘুরিয়ে নিচ্ছে, দেখতে দিচ্ছে না, আর তার মানে সে এমন কিছু দেখছে যে আপনি দেখলে সে লজ্জিত হবে। গুনাহ কাকে বলে, গুনাহ কাকে বলে? গুনাহ হচ্ছে এমন কাজ যে কাজ করলে তোমার মনে খটকা দেয়, ওয়া কারিহতা ইয়াত্তালিয়া আলাইহিন নাস, তুমি অপছন্দ করো যে কেউ তা জানতে পারুক, কেউ জানতে পারুক এটা তুমি অপছন্দ করো, এবং কেউ জানতে না পারুক এটাই চেষ্টা করো, সেটাই হচ্ছে গুনাহ। তা তুমি যখন করছো, অবশ্য এরকম সব কথা না, কিছু কাজ আছে যেগুলো বৈধ অথচ আমরা জানতে দিই না মানুষকে, যেটা গোপন করতে হয় কারণ সেটা হচ্ছে অন্য ব্যাপার। যাই হোক, এখানে কি বলা হচ্ছে যে তার কাজ হচ্ছে এমন যে লোক সমাজে লোকচক্ষুর সামনে ভালো সাজে কিন্তু গোপনে কি করে, ওইভাবে খারাপ কাজ করে তার জন্য আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইস্তাগফুনা মিনান নাসি ওয়ালা ইস্তাগফুনা মিনাল্লাহি ওয়া হুয়া মাআহুম ইয ইউবাইতুনা মা লা ইয়ারদা মিনাল কওল ওয়া কানা আল্লাহু বিমা ইয়ামালুনা মুহিতা। সূরা নিসা 108 নম্বর, তারা বলছেন আল্লাহ তাআলা বলছেন তারা মানুষকে লজ্জা করে, মানুষের দৃষ্টি থেকে গোপনীয়তা অবলম্বন করে, কিন্তু আল্লাহকে লজ্জা করে না, অথচ তার দৃষ্টি থেকে গোপনীয়তা অবলম্বন করা সম্ভব না সম্ভব? হ্যাঁ, আপনি আল্লাহ থেকে বাঁচতে পারবেন? আল্লাহ দৃষ্টি থেকে গোপনীয়তা অবলম্বন করতে পারবেন? অসম্ভব। ওই যে এক ক্লাসে ছাত্রদেরকে বলা হয়েছিল, একটা করে আপেল দেওয়া হয়েছিল, দিয়ে বলল যে তোমরা আজকে বাড়িতে গিয়ে এই আপেলটা এমন জায়গায় খাবে যেখানে কেউ দেখতে পায় না। তারপরে সকালবেলাতে ক্লাস শুরু হয়েছে, তখন হ্যাঁ তুমি খেয়েছ? হ্যাঁ স্যার খেয়েছি। কোথায় খেয়েছ? বললো যে আমি এক রুমে দরজা বন্ধ করে, ও বললো পার্কে, ও বললো অমক, কেউ দেখেনি। একটা ছেলে বলছে স্যার আমি আমার আপেলটা খেতে পারিনি। কেন? সবাই খেতে বললো তুমি? না, সব জায়গাতেই দেখলাম না কেউ না কেউ দেখছে। তোমাকে কে দেখছিল? বলছেন উপরওয়ালা। এই হচ্ছে জ্ঞানী ছাত্র, এই হচ্ছে জ্ঞানী ছেলে, যে খেয়াল রেখেছে যে দেখনেওয়ালা একজন আছেন, যে সব সময় তার দৃষ্টি থেকে আমরা কোন সময়, যে আমরা বলি না আল্লাহ সব জায়গায় আছে, কথাটা ঠিক না ভুল? ভুল। আল্লাহর দৃষ্টি সব জায়গাতে আছে, আল্লাহর ইলম সব জায়গাতে আছে, আল্লাহর রহমত সব জায়গাতে আছে। সুতরাং এই যে আল্লাহকে তারা লজ্জা করে না, অথচ তিনি তাদের সঙ্গে থাকেন, আল্লাহ আবার আমাদের সঙ্গে থাকেন, তাই না? তার জ্ঞান, তার ইলেম, তার দৃষ্টি, যখন রাত্রে তারা তার অপছন্দনীয় কথা নিয়ে পরামর্শ করে আর তারা যা করে তা সর্বতভাবে আল্লাহর জ্ঞান আয়ত্ত। এমন লোকেরা যে এক প্রকার রিয়াকারিতা বলাই বাহুল্য, যারা লোকের সামনে ভালো সাজে আর গোপনে কি করে পাপ কাজ করে, তারা হচ্ছে রিয়াকারী। যদা সত্যি দেখা লোক দেখানোর জন্য করে, তারা হচ্ছে রিয়াকারী। পার্থক্য হল এমন লোকেদের সমস্ত আমল পণ্ড হয়ে যায়। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা উলফিয়ান্না আহাদান আকওয়ামান আও লা আলফিয়ান্না আকওয়ামান মিন উম্মতি ইয়াতুনা ইয়াউমাল কিয়ামাতি বিহাসানাত আমসাল জিবালি তিহামা ফায়াজআলুহাল্লাহু হাবা আম মানসুরা। আমি নিঃসন্দেহে আমার উম্মতের কয়েক দল লোককে চিনি, তিনি চিনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনেন, তাদের কি হবে, যাদেরকে কিয়ামতের দিন পাব, তারা কিয়ামতের দিন তেহামা, তেহামা হচ্ছে মক্কা ও ইয়ামানের মধ্যবর্তী এক বিশাল লম্বা শ্রেণীবদ্ধ, দেখবেন ইয়ামান আর সৌদি আরবের মাঝে লম্বা একটা পাহাড় আছে, যে পাহাড়টার নাম হচ্ছে তেহামা, উহুদ পাহাড় থেকে অনেক বড়, অনেক বড়। এমনিতেই উহুদ পাহাড় কত বড় দেখেছেন মদিনার উত্তরে? তো সেই তেহামা পর্বত পরিমাণ, সমপরিমাণ বিশুদ্ধ নেকি নিয়ে উপস্থিত, বিশুদ্ধ নেকি নিয়ে উপস্থিত, কিন্তু আল্লাহ তাআলা তাদের সেই সমস্ত নেকিকে উড়ন্ত ধূলিকণাতে পরিণত করে দেবেন। সাওবান বললেন, ইয়া রাসূল আল্লাহ, হে আল্লাহ রাসূল, এ কোন লোক, কারা তারা, সে লোকেরা কেমন হবে তা আমাদের জন্য খুলে বলুন ও তাদের হুলিয়া বর্ণনা করুন, যাতে আমরা তাদের অজান্তে তাদের দলভুক্ত না হয়ে পড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমা ইন্নাহুম মিন ইখওয়ানিকুম ওয়ালাকিন্নাহুম আকওয়ামুন ইযা খালাউ বিমাহারিমিল্লাহি ইনতাহাকুহা। শোনো, তারা তোমাদেরই ভাই এবং তোমাদেরই সম্প্রদায় ভুক্ত হবে, তোমরা যেমন রাত্রি জাগরণ করে ইবাদত করো তেমনি তারাও করবে, তাহাজ্জুদ পড়বে, মাশাআল্লাহ, তাহাজ্জুদ পড়ে, রোজাও রাখে, আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না পড়ে না? ও, তাহাজ্জুদ পড়ে তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে না, পাঁচ ওয়াক্ত নামাজই সবকিছুই, কিন্তু যখনই তারা আল্লাহর নিষিদ্ধ বস্তু নিয়ে লোকচক্ষুর অন্তরে যায়, এখন কেউ দেখছে না, তখন তারা তা অমান্য করে আর লঙ্ঘন করে, তাদের এত এই পাহাড় পরিমাণ আমল ধ্বংস হয়ে যাবে। কেন না? তারা কাকে ভয় করত? মানুষকে ভয় করত, প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করত না, তাই তাদের এই সর্বনাশটা হবে। আর সাত নম্বর হচ্ছে অপ্রয়োজনে কুকুর পোষা। কুকুর পোষার শখ অনেকে আছে না? অবশ্য প্রয়োজনে, অপ্রয়োজনে কেন বলা হলো, প্রয়োজনে পোষা যায়, যেমন পুলিশ পোষে, যেমন বাড়ি পাহারা দেওয়ার জন্য, তার যেমন আপনার বদুরা কুকুর রাখে ওই কিসের জন্য, বকরি ছাগল গানামের জন্য তারা রাখে, তারপর শিকারী যারা তারাও সাথে কুকুর রাখে। মুআল্লাম বলা হয়, তার মানে ট্রেনিং প্রাপ্ত প্রশিক্ষিত, প্রশিক্ষিত কুকুর রাখে এবং তাদের শিকার করে, প্রয়োজনে সমস্যা নেই। কিন্তু অপ্রয়োজনে শখের বসে দেখবেন বিশেষ করে পশ্চিমীরা সঙ্গে সাথে সাথে কুকুর, এমনকি কোথাও যাচ্ছে বেড়াতে যাচ্ছে সেখানেও কুকুর, পার্কে যাচ্ছে সেখানেও কুকুর, বিছানায় যাচ্ছে সেখানেও কুকুর, বিছানায় শোয়ার আগে কুকুর আগে শুয়ে পড়ে, তারপরে কুকুরই আমরা তাকে জড়িয়ে ধরে শোয়, এমনও আছে। তো এই যে কুকুর শখের বসে পালে খাম খাতে কোনো কাজ নেই, আপনি দেখবেন একটা মানুষকে যদি পুষত, একটা এটিমে যদি ভরণ পোষণ করতে তা হতো, কিন্তু একটা কুকুরকে দেখেছেন যে তার কত রকমের ড্রেস আছে, কুকুরকে গা ধোয়াবার জন্য কত রকমের শ্যাম্পু আছে, কুকুরের বেল্ট তার কত দাম আছে, কুকুরেরই দাম কত। তো এই যে কুকুর বিনা কারণে পুষছে, এটা হচ্ছে একটা নিষিদ্ধ প্রাণী, কুকুর একটা নিষিদ্ধ প্রাণী। যে প্রাণী কোনো পাত্রে মুখ দিলে তা কতবার ধুতে হয়, সাতবার ধুতে হয়, কামড় দিলে কি হয়, জলাতঙ্ক বলে একটা রোগ হয়, সে বিশাল ভয়ঙ্কর, জলাতঙ্ক বলে রোগ হয়। যে প্রাণী ঘরে থাকলে রহমতের ফেরেশতা ঘরে আসে না, সেই কুকুর যে নিজে বাড়িতে পুষবে তার আমল ক্ষয় প্রাপ্ত হতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইক্তানা কালবান ইল্লা কালবা সাইদিন আও মাশিয়াতিন ফাইন্নাহু ইয়ানকুসু মিন আজরিহি কুল্লা ইয়াউমিন কিরাতান, মুত্তাফাকুন আলাইহ। যে ব্যক্তি শিকারী অথবা পশুরক্ষক কুকুর ছাড়া অন্য কুকুর পোষে, তার নেকি থেকে প্রত্যেক দিন দুই কেরাত, আর কোন কোন বর্ণনা আছে এক কেরাত, তো দুই কেরাত পরিমাণ সওয়াব কমে যায়। তো এখানে কেরাত, কেরাত পরিমাণ সওয়াব কমে যাওয়া মানে কত পরিমাণ, এক কেরাত সমান হচ্ছে উহুদ পাহাড়, তাই না? এটা কিসের হাদিসে আছে, কিসের ব্যাপারে আছে? জানাজার নামাজ, এই যে আজকে জানাজার নামাজ পড়লেন, জানাজার নামাজ পড়লে পরে শুধু যদি জানাজার নামাজ পড়েন তাহলে এক কেরাত সওয়াব, আর যদি কবরস্থানে গিয়ে দাফন কাজ সমাধা হওয়া পর্যন্ত দোয়া করে আসেন তাহলে দুই কেরাত সমান। সাহাবা জিজ্ঞেস করলেন কেরাত কি, তখন কি বললেন, মিসলুল জাবালাইনি আযীমাইন, কিংবা মিসলুল জাবালে উহুদ বলা হয়েছে, বড় বড় দুই পাহাড় সমান অথবা উহুদ পাহাড় সমান সওয়াব। তাহলে হুজুর, কুকুর পাললে কি উহুদ পাহাড় সমান সওয়াব প্রত্যেক দিন কমতে থাকে? সওয়াবই মানুষের কত থাকে, আপনার সওয়াব আন্দাজ করেছেন কত পাহাড় হয়? এই তো আজকে এখনই নামাজ পড়লেন না, পড়লেন না জানাজার, তো হলো না পাহাড় সমান নাকি? তো এইভাবে কত পাহাড় আপনার আছে আপনি আন্দাজ করতে পারেন না, আপনি নিজেকে ছোট ভাবেন না, আপনার প্রচুর স্বভাব আছে। কিন্তু ওই যে একদিন বলছিলাম না, যে জিনিস আমরা অর্জন করি সেই জিনিস যাতে নষ্ট না হয়ে যায় তার খেয়াল রাখতে হবে। তো এই নষ্ট হওয়ার একটা পদ্ধতি কি, কুকুর পোষা, যে খাম খা কুকুর পুষে রাখে, এই কুকুর পুষলে পরে প্রত্যেকের এই হুজুর কি এক বহুত পরিমাণ স্বভাব তাহলে কি ডেলি কমতে থাকে? দেখুন এখানে কিন্তু এই উহুদ পাহাড় সমান না কি পাহাড় সমান এ ব্যাপারে কোন তফসির আসেনি, যেমন জানাজার হাদিসে এসেছে। এখন আল্লাহ ভালো জানেন, অনেক ওলামা বলছেন যে এটা আল্লাহর কাছে একটা বিধিত কোন মাপ হবে, পরিমাণ হবে, সেই পরিমাণ স্বভাব। মোট কথা, স্বভাব কমতে থাকলে কতক্ষণ থাকবে, যদি ডেলি কমতে থাকে তাহলে কি ব্যাপার, চালনিতে যদি পানি দেন তো কি হবে, আপনার যদি ফুটো থাকে, যে পাত্রে পানি ঢালছেন ফুটো আছে, আপনার বেনজিন ঢালছেন এতে কি বলে আপনার পেট্রোল পাম্পে, আর এদিকে আপনার ট্যাঙ্কিতে লিক আছে, তো কতক্ষণ যাবে? তো মোট কথা হচ্ছে যে খামাখা কুকুর পুষলে বা পাললে আপনার স্বভাব ধ্বংস হতে থাকে। আর একটা বলি তারপর শেষ করব, সেটা হচ্ছে আট নম্বর, এটা হচ্ছে অসৎ চরিত্রতা মানে চরিত্র দোষ। অসৎ চরিত্রতা বলতেই, বিশেষ করে চরিত্র দোষ বলতেই নারী সংগঠিত কোন ব্যাপারে তার চরিত্র খারাপ। সাধারণত আমাদের চরিত্র খারাপ বলতে কাকে বোঝায়, যে নিজের স্ত্রী ছাড়া বিবাহ বহির্ভূত কোন সম্পর্কে, অবশ্য যদিও আমাদের দেশের আইনে, হ্যাঁ বুঝতেই পারছেন, কিন্তু যৌন সম্পর্কিত কোন ব্যাপারে সে জড়িত থাকে তাহলে সে অসৎ চরিত্রের লোক, ছেলেতে ছেলেতে কোন পর মহিলার সাথে কিংবা বাড়িরই কোন মহিলার সাথে, কিন্তু সে তার জন্য হালাল নয়, সে তার জন্য হালাল নয়, তাহলে তার সম্পর্ক, তার সাথে সম্পর্ক রাখা ইত্যাদি, এ হচ্ছে অসচ্চরিত্র মানুষ। অসচ্চরিত্রতা কিভাবে আমল নষ্ট করে, একটা হাদিস লম্বা আছে, পড়ছি। আহাব্বুন নাসি ইলাল্লাহি তাআলা আনফাউহুম লিন্নাস ওয়া আহাব্বুল আমালি ইলাল্লাহি তাআলা সুরুরুন তুদখিলহু আলা মুসলিম। বাংলাটা বলছি, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয়তম লোক হল সেই ব্যক্তি যে মানুষের সবচেয়ে বেশি উপকারী। কে আল্লাহর কাছে প্রিয়? যে মানুষের জন্য উপকারী। কোন জায়গায় দেখবেন এখানে চট করে উপকার হয়, এখানে এক মা হচ্ছে না চলো সহযোগিতা করি, একজনের এ হচ্ছে না কোন মানে জায়গা যেতে হবে, মানুষের যে উপকার করে সে হচ্ছে আল্লাহর কাছে সব থেকে প্রিয়। আল্লাহর নিকট সবচেয়ে প্রিয়তম আমলটা কি? একজন মুসলিমের হৃদয়কে খুশিতে পরিপূর্ণ করা। যদি আপনি খেয়াল করেন যে এই যে লোকটা কি সমস্যা আছে, মন মারা কেন, আপনি তাকে এমন একটা জিনিস দিলেন, এমন একটা কাজ করে দিলেন যে সে খুশিতে পরিপূর্ণ হয়ে গেল, তাহলে এটা হচ্ছে সবচেয়ে পছন্দনীয় আমল। কোন কষ্ট দূর করে দিলেন, অথবা তার তরফ থেকে তার ঋণ আদায় করে দিলেন, অথবা কাপড় দান করে তার ইজ্জত ঢেকে দিলেন, তার নিকট থেকে তার ক্ষুধা দূর করে দিলেন, এসব হচ্ছে আল্লাহর নিকট পছন্দনীয় কাজ। মসজিদে এক মাস ধরে ইতিকাফ করার চাইতে আমার মুসলিম ভাইয়ের কোন প্রয়োজন মেটাতে যাওয়া আমার নিকট অধিক পছন্দনীয়। কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে ব্যক্তি মসজিদে, কোন মসজিদে? মসজিদে নববীতে এক মাস যদি ইতিকাফ করি, তার থেকেও বেশি সব কিসে? কোন মানুষের প্রয়োজন পূর্ণ করে দেওয়া। যে ব্যক্তি নিজ ক্রোধ সংবরণ করে নেবে, আল্লাহ তার দোষ গোপন করে নেবেন। যে ব্যক্তি নিজ রাগ সামনে নেবে, অথচ সে ইচ্ছা করলে সে প্রয়োগ করতে পারত, সে ব্যক্তির হৃদয়কে আল্লাহ কেয়ামতের দিন সন্তুষ্ট করবেন। যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণ করার জন্য যাবে এবং তা পূরণ করে দেবে, আল্লাহ সেদিন তার পদযুগলকে সুদৃঢ় রাখবেন, যেদিন পদযুগল পিছল কাটবে। কোন দিন পদযুগল পিছল কাটবে বাদশাহ নামদার? পদযুগল মানে আপনার পা দুটো পিছল কাটবে কোন দিনে? কোন দিনে দাঁড়াতে অসুবিধা হবে? কোন দিনে আপনি দাঁড়াতে পারবেন না? কেয়ামতের দিন। সোজা কথা, কেয়ামতের দিনে আপনার পা টলটলায়মান অবস্থা, ভয়ে ভীতিতে আপনার অবস্থা খারাপ। তো যদি আপনি এই কাজটা করেন, আপনার মুসলিম ভাইয়ের প্রয়োজন পূর্ণ করে থাকেন দুনিয়াতে, পদযুগল দৃঢ় হবে কেয়ামতের দিনে। আর ওয়াইন্না সু আল খুলুকি লা ইউফসিদুল আমালা কামা ইউফসিদুল খাল্লাল আসাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষে বলছেন, মন্দ চরিত্র আমলকে নষ্ট করে দেয় যেমন সিরকা মধুকে নষ্ট করে ফেলে। সিরকা সবাই জানেন তাই না? সিরকা ওই যে ভেনিগার, মধু, মধুর বোতলটা খোলেন দিয়ে এই দুই বিন্দু কি কিছু সিরকা ফেলে দেন, মধুর বারোটা বেজে যাবে তাই না? মধুকে নষ্ট করে দেবে, যেমন সিরকা মধু নষ্ট করে তেমনি অসচ্চরিত্রতা মন্দ চরিত্র আমলকে কি করে দেয়? নষ্ট করে দেয়। লক্ষণীয় যে হাদিসের শুরুতে সচ্চরিত্রতার বিশেষ কয়েকটি আমলও বলা হয়েছে, ওগুলো কিন্তু সচ্চরিত্রতার আমল, লোকের উপকার করা ইত্যাদি ইত্যাদি। আর কত নামি দামি কি বলে আপনার, শেষে বলা হয়েছে অসচ্চরিত্রতা মানুষের আমলকে নষ্ট করে দেয়। আমরা সংসার জগতে তার উদাহরণ পেতে পারি। কত নামি দামি প্রসিদ্ধ লোক একটি চরিত্রহীনতার কাজ করলে তার সুনাম চলে যায় এবং দাম কমে যায়। নিশ্চয়ই আপনারা পার্টি যারা রাজনীতি করে দেখেন না, যে রাজনীতি করছে হঠাৎ করে তার একটা কোন একটা মানে অপবাদ আসছে যে অমুক মেয়ের সাথে এই করেছে, তখন কি হয়? সঙ্গে সঙ্গে পার্টি থেকে বের করে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে পার্টি থেকে বের করে দেওয়া হয়, তার সুনাম চলে যায়, তার দাম কমে যায়। কোন পদে থাকলে তাকে পদচ্যুত করা হয়, গদিনসীন থাকলে তাকে গদিনসীন করা হয়। চরিত্রহীনতার কারণে কত ইমাম সাহেবের ইমামতি যায় তাই না? ইমাম সাহেব ইমামতি করছে, হঠাৎ করে বোঝা গেল যে অমুকের সাথে এই চলছে, তখন কি হবে? মাথা নেড়া করে গ্রাম থেকে বের করে দাও, জমাত থেকে বের করে দাও। কত মুফতির ফতোয়া অমান্য হয়ে যায়, বিশাল আলেম বিশাল বিশাল ফতোয়া দিচ্ছিল, হঠাৎ করে জানা গেল যে এর চরিত্র হচ্ছে দু নম্বর, তখন তার ফতোয়া আর কেউ শোনে না মানে না। কত বক্তাকে জলসা করতে ডাকা হয় না, খুব দাম ডাকছিল, বানিরে বানুরি করিয়া দেশে দেশে বেড়ায় ফিরিয়া, ওই যে বানিরে বানরি করিয়া, বানর নাচি নাচি বেড়ায় না, তেমনি বক্তারা আছে নিজের নিজের বাণীকে নিজের বক্তৃতাকে বানরের মতো নাচি নাচি বেড়ায়। এখন মৌসুম শুরু হয়েছে তো, এরকম লোক ছিল, কিন্তু এখন আর জলসায় ডাকা হয় না। কেন? প্রচার হয়ে গেছে যে তার চরিত্র খারাপ, নিমেষে বিলীন হয়ে যায় পূর্বের কত সুনাম, সুখ্যাতি, প্রসিদ্ধি, নেক আমল সব, অতএব নষ্ট হয়ে যায় একপাত্র যুদ্ধে এক বিন্দু মূত্র পড়ার মতো। এ হচ্ছে আমল বিধ্বংসীকারী। আরো অনেক কাজ আছে, আরো অনেক আমল আছে, আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে আরো আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা এই যে আমল করছি, ক্ষমতা নিজেকে তুচ্ছ ভাববেন না। এই যে বড় বড় উহুদ পাহাড় সমান নেকি আপনার আছে, আরো কত উহুদ পাহাড় আপনি কত জানাজা পড়েছেন, কত নেকি আপনার আছে, পাঁচ ওয়াক্তের নামাজ পড়ছেন মাশাআল্লাহ কত, নিশ্চয়ই আরো ভালো কাজ করছেন, রমজানের রোজা রাখছেন, ওমরা করছেন মাশাআল্লাহ, হজ করেছেন, প্রচুর নেকি আছে। সেই নেকি যেন আপনার আস্তে আস্তে কি না হয়ে যায়, ক্ষয়ে না যায় বরফ গলার মতো। শুনেছেন আপনারা সুমেরু কুমেরুতে বরফ গলছে, কেন? এই উষ্ণায়নের কারণে সারা বিশ্বে কি হয়েছে, উষ্ণায়ন হচ্ছে, এত তাপমাত্রা বাড়ছে যে আস্তে আস্তে বরফ গলছে। বরফ গললে কি হবে, সবুজ সমুদ্রে সাগরের পানি বাড়বে, আর সমুদ্রের পানি বাড়বেই মানে হচ্ছে ঢাকা শহর সমুদ্রের নিচ, তাই না? এসব আপনারা জানেন তো, আপনার আমল ধ্বংস হবে আস্তে আস্তে, বরফ গলার মতো গলে যাবে, তো নিশ্চয়ই ক্ষতি হবে আপনার। নিশ্চয়ই কেয়ামতের দিনে দেখবেন কিচ্ছু নেই, কেয়ামতের দিনে দেখবেন যে কিচ্ছু নেই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা বাঁচতে পারি। আল্লাহুম্মা আমিন। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।